السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটা দরস, যেহেতু আমাদের কোর্স শেষ হয়ে গেছে, আকীদার কোর্স শেষ হয়ে গেছে, এখন আমরা কটা দিন বিভিন্ন দরস নিয়ে ব্যস্ত থাকব। আজকে ছোট্ট একটা দরস লজ্জাশীলতা সম্পর্কে। লজ্জা মানুষের মধ্যে ভালো না খারাপ? লজ্জা মানুষের মধ্যে ভালো না খারাপ? মানুষের মধ্যে কিছু গুণ আছে যেগুলো থাকা ভালো না থাকা ভালো, একদিকে ভালো একদিকে খারাপ। লজ্জা তেমনই একটি। লজ্জা থাকা ভালো, লজ্জা ইমানের অংশ বিশেষ। আবার লজ্জা না থাকাটা যাকে বেহায়ামি বলে, আবার অনেক সময়ে লজ্জা থাকলে সেটা ক্ষতিকর। যেমন শিক্ষার বিষয়ে, এই যে প্রশ্ন করলেন না, জ্ঞান অর্জন করার বিষয়ে যদি আপনি যৌন বিষয়ে হুজুরকে প্রশ্ন করব, লোকে কি বলবে, হ্যাঁ হুজুর কি মনে করবে, অতএব হ্যাঁ লজ্জাশীলতায় আপনি প্রশ্নটাই করলেন না। যেমন লজ্জাশীলতার ফলে আপনার লজ্জা পাওয়ার কারণে আপনি রাত্রে ফজরের আগে গোসল করলেন না, এমন লজ্জাশীলতা আপনার জন্য কি ক্ষতিকর, এমন লজ্জাশীলতা ভালো না। কিন্তু আমভাবে লজ্জাশীলতা মোমেনের জন্য একটা অলংকার, বিশেষ করে নারীর জন্য লজ্জাশীলতা হচ্ছে তার অলংকার। নারীর মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে সে নারী না, তাহলে তার মধ্যে যে সৌন্দর্য পুরুষ কামনা করে সেই সৌন্দর্য তার থাকে না যদি নারীর মধ্যে লজ্জাশীলতা না থাকে। আমরা মোটামুটি লজ্জাশীলতা সম্পর্কে আজ কিছু জানব। মানুষ মানুষকে লজ্জা করে, অপরিচিত থেকে পরিচিত ব্যক্তির নিকট বেশি লজ্জা অনুভব হয়। তার মানে অপরিচিতের নিকটে মানে একটা লোক যদি অপরিচিত হয় আপনাকে তত লজ্জা লাগবে না, কিন্তু পরিচিত হলে, একটা লোক সিগারেট খাচ্ছে পাশ দিয়ে কত লোক পাশ গেছে, আমি যদি যাই পরিচিত লোক তখন কি হবে, তাই না? মেয়েদেরকে দেখেছেন, যদি কোনো বাইরের লোক হয় মাথায় কাপড় নেয় না, কিন্তু যদি পরিচিত লোক হয় চট করে তখন ঘোমটা নেয়, যেহেতু পরিচিত। আর ওই যে আপনার নানির গোসলের কথা মনে আছে, আরে ও তো পানওয়ালা ও তো, হ্যাঁ, কিন্তু যখন হুজুরকে দেখলেন তখন হুজুরকে দেখে লজ্জা বেশি হয়। এই লজ্জাশীলতা ইমানের অঙ্গ। লজ্জাশীলতা একটি সৎ চরিত্রতা। যদি বলে লোকটার চরিত্র ভালো, মেয়েটার চরিত্র ভালো, লোকটা চরিত্রবান, আর তার মানেই এটা গ্যারান্টি যে তার মধ্যে লজ্জাশীলতা আছে। লজ্জাশীলতা ছাড়া চরিত্র সচ্চরিত্রতা হতেই পারে না, বা কোন দামি নেই। এই জন্যই হাদিসে কিছু সংখ্যক কথা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন বলা হয়েছে, আল ইমান ও বেদম ওয়া সাবউন শুবা, ইমান সত্তরের অধিক শাখা আছে, ইমানের সত্তরের অধিক শাখা আছে। সবচেয়ে উচ্চ শাখা বা কাণ্ড, মেন শাখা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা। আর সব থেকে ছোট ডাল, ছোট শাখা হচ্ছে আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, পথের কাঁটা পাথর কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন, দেখলেন একটা ডাল পড়ে সরিয়ে দেন, একটা পাথর সরিয়ে, ইত্যাদি। আর ওয়াল হায়া উসবাতুম মিনাল ইমান, আর লজ্জাশীলতা হচ্ছে ইমানের একটা ডাল, ইমানের একটা অংশ, ইমানের একটা শাখা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল হায়া ওয়াল ইমান কুরিনা জামিয়ান, ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। ইমান ও হায়া এইভাবে সংযুক্ত আছে, যদি একটা চলে যায় তাহলে আর একটাও থাকবে না, জয়েন্ট যেহেতু একসাথে, একসঙ্গে সংযুক্ত থাকলে ইমান নেই অতএব তার লজ্জা নেই। এজন্য বেঈমানদের লজ্জা কম থাকে। তাদের লজ্জা থাকে না, তাদের না সমাজে লজ্জা থাকে, না সংসারে লজ্জা থাকে, না রাজনীতিতে লজ্জা থাকে, না কোথাও লজ্জা থাকে, যেহেতু তাদের ইমানই নেই, কাকে লজ্জা করবে? ইমান না থাকলে লজ্জা নেই, আর যার লজ্জা নেই তার ইমান নেই। যদি দেখেন যে লোকটা বেহায়া নির্লজ্জ, তাহলে জানবেন যে তার ইমানের ত্রুটি আছে। যেহেতু ইমান হচ্ছে বা লজ্জাশীলতা হচ্ছে ইমানের অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল হায়া মিনাল ইমান, লজ্জাশীলতা ইমানের অংশ, ওয়াল ইমান ফিল জান্নাহ, ইমান জান্নাতে যাবে, তার মানে যার লজ্জা আছে সে বেহেস্তে যাবে, ওয়াল বাজা মিনাল জাফা, আর নির্লজ্জতা হচ্ছে অশ্লীলতা, আর অশ্লীলতা যাবে কোথায়? জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া ইন্না খুলুকাল ইসলামি আল হায়া, প্রত্যেক ধর্মের সচ্চরিত্রতা আছে, আর আমার ইসলামের সচ্চরিত্রতা হল লজ্জাশীলতা। লজ্জাশীলতাই হচ্ছে সচ্চরিত্র, চরিত্রবান মানুষ মানেই হচ্ছে লজ্জাশীল। লজ্জা হচ্ছে তার ভূষণ, লজ্জা হচ্ছে তার পোশাক, আর নারীদের পোশাক লজ্জা, যেহেতু বারো হাত কাপড়ে নারী ন্যাংটা থাকে, যদি তার লজ্জাশীলতা না থাকে, বোরকার ভিতরেও নারী বেপর্দা হয় যদি তার লজ্জাশীলতা না থাকে। যিনি বলো লিবাস তাকওয়া জালিকা খায়র, তাকওয়ার লিবাস হচ্ছে উত্তম, তার মানে কি কাপড় পরতে হবে না? না তা না, কাপড়টা পরবেন, কিন্তু তার সঙ্গে তাকওয়া চাই। তাকওয়া যদি না থাকে তাহলে কাপড় পরেও আপনি উলঙ্গ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতা থাকলে আপনি যখন সচ্চরিত্রতা ব্যবহার করবেন, চরিত্রবান হবেন, মানুষের সঙ্গে ব্যবহার করবেন, লজ্জাশীলতা থাকবে, তখন আপনার ব্যবহারই পরিস্ফুট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল ফুহশু ফি শাইইন কাত্তু ইল্লা শানা, যখনই নির্লজ্জতা কোন বিষয়ে আসে তখন সেই জিনিসকে মলিন করে দেয়, তবে নোংরা করে দেয়, খারাপ করে দেয়। নির্লজ্জতা, আপনি কোন ব্যবহার কারোর সঙ্গে ব্যবহারে কোন মানে কারোর সঙ্গে লেনদেনে যদি আপনি নির্লজ্জতা ব্যবহার করেন, বেহায়ামি ব্যবহার করেন, তো দেখবেন সেই বিষয়টাই কি হয়ে যাবে, মলিন হয়ে যাবে। আর ওয়ালা কানা আল হায়া ও ফি শাইইন কাত্তু ইল্লা জানা, আর যদি কোন বিষয়ে লজ্জাশীলতা থাকে, লজ্জাশীলতার সঙ্গে ব্যবহার করবেন সবকিছুই, তাহলে সেই জিনিস সেই বিষয়কে লজ্জাশীলতা সেই বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করে তুলবে, সুন্দর করে তুলবে, দেখতে ভালো লাগবে। পুরুষ দেখবেন তার ভিতরে লজ্জাশীলতা আছে, তাকে দেখতে ভালো লাগে, সবাই তাকে পছন্দ করে। আর যদি মহিলা তার ভিতরে লজ্জাশীলতা না থাকে, তাহলে তাকে দেখতে ভালো লাগবে না, কেউ তাকে পছন্দ করবে না। কিন্তু কার নিকট সবচেয়ে বেশি লজ্জা হওয়া উচিত? আপনি কার নিকট? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্য মানুষ থেকে নিজের লজ্জাস্থানের হিফাজত করো। এবারে লজ্জাশীলতা বলতে দেখেন সব থেকে নিজের গোপনাঙ্গ, যেখানে লজ্জাস্থান বলে, লজ্জাস্থান মানে লজ্জার স্থান, যে স্থান খুলে গেলে লজ্জা লাগে তাকে কি বলা হয়? লজ্জাস্থান। হিন্দিতে উর্দুতে বলে শরমগাহ, শরমগাহ। যেমন আমরা ঈদগাহ বলি, ঈদগাহ মানে ঈদের জায়গা, তেমনি শরমগাহ মানে শরমের জায়গা, যে জায়গা খুলে গেলে, ওপেন হয়ে গেলে আপনাকে শরম লাগে, হায়া শরম হয়, এ হচ্ছে লজ্জাস্থান। তো তোমার স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া, ক্রীতদাসী কেন, ক্রীতদাসী স্ত্রীর মতো তাই না, বিয়ে না করেও সে যুগে ব্যবহার হতো, এই জন্য স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্য মানুষ থেকে নিজের লজ্জাস্থানের হিফাজত করো, মানে দেখাবে না কাউকে তোমার যে লজ্জাস্থান। লজ্জাস্থান কাকে বলে? হ্যাঁ, পুরুষের লজ্জাস্থান কোথেকে কত পর্যন্ত? নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই যে জ্যাং বলা হয়, এই খেলোয়াড়রা জ্যাং বার করে খেলে, জাং বা জ্যাংটাও হচ্ছে লজ্জাস্থান, ওটা লজ্জার জায়গা, জ্যাং দেখানো যাবে না কাউকে। অবশ্য মতভেদ আছে, অনেকে বলছে বটে কিংবা না, যাই হোক, কিন্তু পরিষ্কার হাদিসে আছে, ইন্নাল ফাখিজা মিনাল আওরা, মানে জ্যাং হচ্ছে লজ্জাস্থানের সামিল। সুতরাং হাঁটু থেকে নাভি পর্যন্ত জায়গা পুরুষদের হচ্ছে লজ্জাস্থান। এখন যদি খালি গায়ে থাকেন, অনেকে খারাপ মনে করে, খালি গায়ে থাকাটা একটু খারাপ দেখায়, কিন্তু যে গুনাহ হবে তা না। আর মহিলার কোথা থেকে কোথা পর্যন্ত? হাঁটু থেকে নাভি পর্যন্ত লজ্জাস্থান, আর বাকি খুলে দেখাতে পারে, তাই না? হ্যাঁ, আল মারআতু আওরা, তার মানে মহিলা নারী সম্পূর্ণটাই হচ্ছে লজ্জাস্থান, গোপনীয় বা গোপনাঙ্গ, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সে দেখাতে পারবে না। প্রয়োজনে দেখানো আলাদা কথা, কিন্তু আসলে সে দেখাতে পারবে না। কাকে দেখাতে পারবে না? গায়ের মাহারামকে, যাকে দেখা হারাম, যাকে দেখানো হারাম। স্বামীকে কোনো ব্যাপারই নাই, চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্বামী সব জিনিস দেখতে পারে। আর যদি মাহারাম হয়, মাহারাম কি সব দেখতে পারে? না, মাহারাম কমসে কম ঘাড় থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দেখতে পারবে না। আর আমাদের দেশে তো শাড়ি পরনেওয়ালিদের, শাড়ি পরিদের তো পেট পিট বেরিয়েই থাকে। এই জন্য শুনেছি যে আমেরিকার মেয়েরা উপমহাদেশের মেয়েদেরকে দেখে লজ্জা পায়। আমেরিকার মেয়েরা পেট বার করে রাখে না, যারা বের করে রাখে আলাদা কথা, বেশ সাথে কথা, সাধারণ মহিলাদের কথা বলে। ভারতের মেয়েরা এত নির্লজ্জ যে ওরা পেট বার করে রাখে, দেখছেন? আর ওরা জাঙ্গের নিচে বার করে রাখে, কিন্তু ওদের কাছে ওইটাই সভ্যতা, আর এদের কাছে এটা সভ্যতা। এদের কাছে জ্যাং বার করে, হাঁটু বার করে রাখা লজ্জাশীলতা, তাই না? আর পেট বার করে রাখা মাফি মুশকিল, তাই না? এটা একটা মডেল। যাই হোক, কিন্তু মহিলাদের সর্বাঙ্গ গোপনাঙ্গ এবং সম্পূর্ণটাই হচ্ছে ঢাকার জায়গা। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে মাফি মুশকিল, কোন জায়গায় যদি দেখতে চায় কোনো সমস্যা নেই, কিন্তু মাহারাম বললাম গলা থেকে নিয়ে বা ঘাড় থেকে নিয়ে হাঁটু পর্যন্ত জায়গা দেখবে না, আর বাকি জায়গা সে দেখতে পারে, দেখাতে পারে। আর বাকি মাহারামের জন্য সবটুকুই, বাকি প্রয়োজন পড়ল ডাক্তারখানা যাবেন, সেখানে যদি আপনার লজ্জাস্থান দেখার দরকার হয়, মানে পেশাব পায়খানার রাস্তা দেখার দরকার হয়, তার মানে এই নয় যে আপনাকে চেহারা দেখাতে হবে। না, উটটা যখন দেখে নিল তখন সবই দেখ না, তা না? না না না, তাই বললে হয় নাকি? কারো পথ চলতে যদি কুকুরের গু পায়ে লেগে যায়, তো পায়ে যখন কুকুরের গু লাগলো তো গোটা গায়ে মাখি, এরকম কে বলে নাকি? না না, এরকম কে বলবে না। আপনি পর্দানসীন মহিলা, আপনি কাউকে কিছু দেখান না, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আপনার পেট দেখাতে হলো, পেটটা যখন দেখালো তখন সব দেখুক। না না, এটা না, যখন যে জায়গাটা দেখানো দরকার হবে সেই জায়গাটা আপনি দেখান। এই জন্য ভালো ডাক্তার যারা, তারাও সে খেয়াল রাখে। আর যারা মানে ওই যে নষ্টি ফষ্টি করনে বলা ডাক্তার, তারা তো দেখার দরকার না হলেও দেখতে যায়, তাই না? তারা হাত দিয়েও দেখে, এমনিও দেখে, তাদের ওটা অভ্যেস, কুচরিত্রবান ডাক্তার। তো যাই হোক, মহিলার গায়ে স্পর্শ করা জায়েজ না, আর দেখাও জায়েজ না। এখন কথা হলো কি, নিজেদের আপোষে থাকলেও যথাসাধ্যতা কাউকে দেখাবে না। মহিলা মহিলার মধ্যে আছে, পুরুষ পুরুষের মধ্যে আছে, অতএব আপনি যে বলে পুরুষ ওরা যা আছে আমার তাহলে দেখ, চলবে নাকি? না না না, তাও দেখানো যাবে না। একাকি নির্জনে থাকলেও যে ঘরের মধ্যে তালা বন্ধ, কে বলে চাবি বন্ধ আছে, এবার বন্ধ কোন জায়গায় ফাঁক নেই, অতএব কি দরকার যে ন্যাংটা হয়ে থাক, চলবে নাকি ন্যাংটা হয়ে থাকা? না, তাও ন্যাংটা হয়ে থাকা চলবে না। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহু আহাক ওয়া ইস্তাহিয়া মিনান নাস, যে মানুষকে তুমি লজ্জা করো, কোন মানুষ যদি দেখে তুমি লজ্জা করবে, তাই না? তাহলে আল্লাহ হচ্ছেন বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। এখন রুমে তুমি একা আছো, উলঙ্গ হয়ে থাকবে, না তা চলবে না, কারণ আল্লাহ বলে একজন আছেন তোমার সৃষ্টিকর্তা, তাকে লজ্জা করা উচিত, তাই না? ওই যে মনে আছে এক ছেলে এক মেয়ের পেছনে পড়েছিল, ইবটিজিং করতে করতে করতে করতে দেহ সমর্পণ করছে, তখন শেষ করলে মেয়েটা ভালো, তখন বলে দেখো তুমি যদি চাও একান্ত আমাকে এমন জায়গায় ব্যবহার করবে যেখানে কেউ দেখতে পাবে না। বলছে ঠিক আছে। দিয়ে একদিন যা সময় সুযোগ বুঝে এক রুমের ভেতরে নিয়ে গিয়ে চারিদিক বন্ধ করে দিয়ে বলছে, এই তো এমন সুযোগ যেখানে তোমাকে আমাকে আমাদেরকে কেউ দেখতে পাবে না, আর কেউ জানতেও পারবে না। তো বলছে না, তুমি দেখো সমস্ত দরজা বন্ধ করো, সমস্ত দরজা বন্ধ, জানলা বন্ধ, এখানে কেউ আর কোনো দিকে একটা ছিদ্র বরাবর জায়গা নেই যেখানে যেখান থেকে কেউ নজর দৃষ্টি দিয়ে দেখতে পারে। বলছে না, কিন্তু একটা বিশাল দরজা খোলা আছে যে দরজা তুমি বন্ধ করতে পারো না, আর সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। ও সর্বনাশ, তাই তো? অতএব যেখানেই করব আমি ব্যভিচার সেখানেই আল্লাহ দেখবেন। সুতরাং আল্লাহকে বেশি লজ্জা করা দরকার। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম। এরা মানুষকে লজ্জা করে, মানুষের দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করে, আর আল্লাহকে লজ্জা করে না, অথচ আল্লাহ তাদের সাথে আছেন, তাই না? আল্লাহ সাথে আছেন মানে আল্লাহ দৃষ্টি, আল্লাহ জায়গা, সবাই সবই তো আল্লাহর সাথে, তাই না? অতএব আল্লাহ তাআলা আমাদের সাথে থাকা সত্ত্বেও আল্লাহকে লজ্জা করি না, মানুষকে লজ্জা করি। মানুষকে লজ্জা করলে কি হবে? শিরিক হবে, তাই না? এক প্রকার যেটা আল্লাহকে না করা উচিত সেটা আল্লাহকে না করে মানুষকে করলে শিরিক হবে। আল্লাহ তাআলা আমাদের কাপড়ের ভিতরেও দেখতে পান না, পান না, পাবেন, তাই না? এই জন্য মহিলারা, অনেক মহিলা আছে মসজিদ যেতে চায় না, না মসজিদে যাওয়া হবে না, কেন? মেয়েদের ফাঁকায় ইত্যাদি, কেন লজ্জা করতে? দেখবেন অনেকে পুরুষ আছে কবরস্থান দিয়ে গেলে লুঙ্গি পরে থাকলে লুঙ্গিটা গুটিয়ে নেয়, দেখেছেন আপনারা? লুঙ্গিটা কেন গুটিয়ে নেয় বলুন তো? বল মুর্দারা নিচে আছে দেখে নেবে। তুমি যদি লুঙ্গিটা গুটিয়ে নাও, যে মুর্দা কবরের ভিতরে আছে যদি দেখতেই পায়, মানলাম দেখতে পায়, তো মাটি ভেদ করে দেবে, তাই না? মাটি তো আছে, তো যে মুর্দা মাটি ভেদ করে দেখতে পারবে সে মুর্দা তোমার লুঙ্গিটা ভেদ করে দেখতে পারবে না? অত মোটা মাটি ভেদ করে দিল, আর শেষকালে পাতলা লুঙ্গিটা, হ্যাঁ, এ কেমন বেকুফি! না না না, এটা কথা না, মুর্দা দেখতে পায় না, বা ওখানে মুর্দা থাকে না, মুর্দা দেখার প্রশ্নই আসে না। মোট কথা, লজ্জা করে মুর্দাকে, যে মুর্দা দেখে নেবে, এরকম কথা না। মোট কথা হচ্ছে আপনাকে আল্লাহকে লজ্জা করা উচিত। এই লজ্জা যখন আল্লাহকে করা হয়, তখন লজ্জাশীল ব্যক্তি আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করতে পারবে এবং তার অবাধ্যাচরণ থেকে দূরে থাকতে অনুপ্রাণিত হবে। তাহলে তাকে যথাস্থানে যথাযথভাবে লজ্জা করা হবে। আমি আল্লাহকে লজ্জা করি? আল্লাহকে লজ্জা করলে তো পাপ করতে না? কোন মানুষ তোমাকে দেখছে না, কেউ কোথাও নেই, কিন্তু কে দেখছেন? আল্লাহ। তুমি বলছো যে আমি নির্জন রাতে একাকি হয়েছি, কিন্তু বলো না না একাকি তুমি হওনি, কারণ তোমার সঙ্গে ফেরেশতা আছেন, আর উপরে কে আছেন? আল্লাহ আছেন, বিশাল সাক্ষী, তিনি দেখছেন। সাক্ষী মানে সাক্ষী, সাক্ষী, অক্ষী সহ চোখে, নিজের চোখে দেখছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি তাআলা হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো। যথাযথভাবে লজ্জা করো মানে? তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা করে থাকি আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে না, ঐরূপ নয়, আল্লাহকে যথাযথভাবে লজ্জা করার অর্থ এই যে, ফালইয়াহফাযির রাসু ওয়া মা ওয়া ওয়ালইয়াহফাযিল বাতনু ওয়া মা হাওয়া وليذكر الموت والبلاء ومن اراد الاخره ترك زينه الحياه الدنيا ইত্যাদি হাদিস, লম্বা হাদিস। বলছেন যে মাথা ও তার সংযুক্ত, আল্লাহকে যথাযথভাবে লজ্জা করতে হলে কি করতে হবে? মাথা ও তার সংযুক্ত অন্যান্য অঙ্গ, কি কি আছে মাথাতে? অনেক অঙ্গ আছে, আল্লাহ মেন তো মাথা, মাথার মধ্যে অনেক অঙ্গ আছে, যেমন জিভ, চোখ, কান ইত্যাদিকে অবৈধ প্রয়োগ হতে হিফাজত করতে হবে, তবে আল্লাহকে লজ্জা করা হবে। আল্লাহর দেওয়া এই জিনিসটা আপনি ব্যবহার করবেন খারাপ কাজে, লজ্জা হওয়া দরকার না? চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখছেন, লজ্জা হয় না, ঠিক না? লজ্জা হয় না। আপনি অনেক সময় দেখেন মানুষকে লজ্জা করেন, আপনি একটা নোংরা জিনিস দেখছেন, হয়তো আপনার বাসায় গেলাম, ফিল্ম চলছে, এমন ফিল্ম যেটা দেখার নয়, কিন্তু আপনি দেখছেন, কেউ নেই, দরজা বন্ধ করে দেখছেন, যেমনি আমি গেলাম আর বন্ধ করে দিলেন, এতক্ষণ আপনি কাকে লজ্জা করলেন? আমাকে লজ্জা করলেন, কিন্তু আসলে আল্লাহকে লজ্জা করেননি। তাহলে আল্লাহকে লজ্জা করা হল না, যথাযথভাবে আল্লাহকে লজ্জা করা হল না। তেমনি পেট ও তার সংশ্লিষ্ট অঙ্গ, লিঙ্গ, হাত, পা, হৃদয়, তার অবাধ্যাচরণ ও হারাম হতে হিফাজত করতে হবে। আল্লাহ তাআলার অবাধ্যতা ব্যবহার করলে লজ্জাশীলতা থাকবে না। মরণতার পর হাড্ডি হয়ে যাওয়ার কথা সর্বদা স্মরণ রাখতে হবে, মরণকে স্মরণ না করলে আপনার লজ্জা নেই, হাড্ডি হয়ে যাবেন, আল্লাহর কাছে যেতে হবে, তার কাছে দাঁড়াতে হবে, কোথায় লজ্জা? লজ্জা নেই। আপনি যদি আমার বিরুদ্ধে এমন একটা কথা বলেন আমার জন্য খুব, যেমন ওই যে একটু আগে শুনছিলেন হুজুর, আরে কত হুজুর দেখা আছে, আরে এরকম মোল্লা কোথায় দেখেছি, কত দেখেছি, এইসব কথা যদি আপনি বলেন তাহলে নিশ্চয়ই আমার সামনে, যদি আমার কানে আসে আমার সামনে দাঁড়াতে কি করবেন, লজ্জা করবেন, যে না হুজুরের কাছে একবার যেতে হবে। কিংবা অনেকে তো যে আসতে চায় না কিন্তু আল্লাহ তালা ঠেলায় পড়ে হ্যাঁ মাকতবুদ দাওয়াতে নিয়ে আসে, এমন এক সময় আসে যে সে বাধ্য হয় মাকতবুদ দাওয়ায় আসতে, এমনি আসবে না গালাগালি, কিন্তু সালাম যখন দেবে তখন বলছে হ্যাঁ মতলবের সালাম আছে না একটা, যখনই বুঝবেন যে এই লোকটা কেন মতলবের সালাম দিচ্ছে, আল্লাহ তালা ঠেলায় ফেলে তাকে নিয়ে আসেন। তো যদি আপনার আল্লাহ তালার সামনে দাঁড়ানোর থাকে, কি বলে আপনার বিশ্বাস থাকে, তা লজ্জা করা উচিত যে কোন মুখ নিয়ে তার কাছে দাঁড়াবো। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে আর নিজের আত্মাকে নিজের মনকে খেয়াল খুশি থেকে দূরে রাখবে, তাহলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। ইহকালের সৌন্দর্য পরিহার করবে যে ব্যক্তি সব কিছু করে সেই প্রকৃতপক্ষে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করে। ফামান ফালা জালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, দেখছেন আল্লাহকে লজ্জা করার কি লম্বা চওড়া ফ্যাক্ট। যাই হোক, বড় দুঃখের বিষয় যে বহু মানুষ মানুষকে লজ্জা করে কিন্তু আল্লাহকে লজ্জা করে না। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাকে ওসিয়ত করছি যে তুমি আল্লাহ তাআলাকে ঠিক সেই রূপ লজ্জা করবে যেরূপ লজ্জা করে থাকো তোমার সম্প্রদায়ের নেক লোককে। আপনার বাড়িতে একজন বুজুর্গ আছে, মুরব্বী আছে, আপনার পরিবারে একজন মুরব্বী আছে, দেখবেন সেই মুরব্বীকে সবাই মানে। আমাদের দেশে অবশ্য যেগুলো অমুসলিম পরিবেশ দেখবেন সবাই গিয়ে তাকে কি করে, প্রণাম করে, অবশ্য মুসলমানদের সালামের নামে প্রণাম চালায়, কিন্তু সৌদি আরবে দেখবেন সেই লোককে সবাই গিয়ে মাথা চুম্বন দেয়, মাথা চুম্বন দেয়, হাত ধরে চুম্বন দেয়, তারা সবাই সম্মান করে। আর তার সামনে কেউ সিগারেট খাবে, তার সামনে জোরে রেডিও বাজাবে, তার সামনে জোরে সাউন্ড দিয়ে গান বাজনা শুনবে, যদিও শুনে হারাম কিন্তু ওই লোক তার সামনে কমসে কম করবে না। আমি একবার আমার গ্রামে যাচ্ছি, তো কিছু ছেলে তাস খেলছে, আর কিছু ছেলে তাস খেলে আর কিছু লোক বসে বসে দেখে। তো আমি যখনই গেলাম সে আমাকে লজ্জা করে তাসগুলো লুকিয়ে দিল, তখন এক বলছে পুলিশ নাকি, বুঝতে পারছেন পুলিশ নাকি, তার মানে সে আমাকে লজ্জা করে না কিন্তু যে লজ্জা করছে সে তাকে বলছে পুলিশ নাকি, তার মানে লজ্জা কিসে, ভয় কেন করছিস, ভয় না আসলে কি করছে, আমাকে লজ্জা করছে। ওই রকমই এক জায়গায় গেলাম যে বলছি সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হাতে বিড়ি আছে বাবা, বুঝলেন ব্যাপারটা। আম ভাবে তো বটেই, যদি একাও হয় তাও হারাম, আর যদি মনে করুন একই ঘাট আর সেই ঘাটে গ্রামের সমস্ত ছেলে মেয়ে, আর পাড়া গ্রামে তো জানেন আপনারা পুকুর, বাঙালিদের পুকুর, এই বাঙালিদের পুকুর যদি ভালো পানি হয়, ঠান্ডা পানি আর গ্রীষ্মের দিন, আহা কি আরামসে কাপড় খুলে ছেলে মেয়ে সব একসাথে নাইতে যায়, তাই না, খুব মজা। তো এই গ্রীষ্মের দিনে এই নাওয়া ধাওয়ার একটা জিনিস আছে, এটা কিন্তু হারাম মহিলাদের জন্য, বিশেষ করে ঘরের বাইরে গোসল করা জায়েজ না, তাদেরকে পানি তুলে নিয়ে ঘরে গোসল করতে হবে পর্দার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোসল করার সময় পর্দা করা উচিত। তাহলে হুজুর যদি বাথরুম হয়, বাথরুমের ভিতরে চারিদিক বন্ধ আছে, সেখানে কি পুরো উলঙ্গ হতে পারব নাকি সেখানে লজ্জাশীলতা লজ্জা করতে হবে? উচিত হচ্ছে আপনার লজ্জাস্থানে কাপড় রেখে গোসল করা, এটা ভালো। আর যদি আপনি অসুবিধা বোধ করেন বা কাপড় না থাকে, ওই কাপড়টাই ঘুরিয়ে পড়তে হয় শুকনো রেখে, তাহলে আপনার জন্য জায়েজ। কি জায়েজ? আপনি একবারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা আপনার জন্য কি জায়েজ? কোথায়? বাইরে? না না না, কোথায়? বাথরুমের ভিতরে, যেহেতু চারিদিকে বন্ধ, পর্দা আছেই, এখানে পর্দা আছে, তবুও আপনি সেখানে, যেমন অন্ধকার, যদি অন্ধকার হয় তাহলে বাইরে। এমন যদি অন্ধকার হয় যে পুকুরে আপনাকে গোসল করতে হয়, আপনার ঘরে বাথরুম নেই, গরিব মানুষের কোথায় বাথরুম পাবে, তো তাকে যদি পুকুরে গোসল করতে হয় সেখানে উলঙ্গ হয়ে, যদি অন্ধকার থাকে যে অন্ধকারে দূর থেকে কেউ দেখতে না পায়, তাহলে আপনার জন্য জায়েজ। কিন্তু কি সেটা ঠিক না, মাকরুহ বলা হয়েছে, সেটা ঠিক না কিন্তু জায়েজ। এ ব্যাপারে বুখারী শরীফে আছে, মানে কাসালা উরিয়ানান ওয়াহদাহু ফিল খালওয়া ওমান তাসাত্তারা ফাত্তাসাত্তুরু আফদল। এখানে ইমাম বুখারী বলছেন যে ব্যক্তি পর্দা করবে, পর্দা করাটাই হচ্ছে বেটার, উত্তম। আর যেহেতু আল্লাহকে বেশি লজ্জা করা উচিত, সেহেতু আল্লাহ তো দেখছেন তাই না, অতএব পুরো উলঙ্গ হওয়া ঠিক না। আইয়ুব আলাইহিসসালাম একবার উলঙ্গ হয়ে গোসল করেছিলেন, গোসল করছিলেন, আর এমন সময়ে সোনার প্রজাপতি পড়তে লাগলো। আইয়ুব আলাইহিসসালাম সেই কাপড় দিয়ে প্রজাপতি ধরতে লাগলেন। তখন আল্লাহ বললেন, আইয়ুব আলামা কোন আগনাই তো কাম্মা, তারা কি ব্যাপার, আমি তোমাকে তো ধনী করে দিয়েছি, তাও এখনো তুমি সোনার পতঙ্গ করাবার জন্য কাপড় ধরেছ? তো আমি বললেন, বালা ওয়া ইজ্জাতিকা ওয়ালা কিল্লা গিনান বি আন বারাকাতাকে, আল্লাহ আমি তো বড়লোক বটি, আমি তো ধনী বটি, কিন্তু তোমার যে বরকত অবতীর্ণ হচ্ছে তার থেকে অমুখাপেক্ষিতা নেই, তেমন যত আসবে ততই ভালো। এই জন্যই বলা হয়েছে যে মাল যদি হালাল পথে আসে তো ভালো লোকের জন্য মাল হচ্ছে ভালো, আর খারাপ পথে ব্যয় করলে তার জন্য ফেতনা। অবশ্য মাল হচ্ছে উম্মতের জন্য ফেতনা। তাহলে বোঝা গেল কি, যে আপনার ঘরের ভিতরে যদি কেউ না থাকে, কেবল স্বামী স্ত্রী আছেন, তাহলে সেক্ষেত্রে লজ্জা করার কিছু নেই, অনেক মশারি টাঙ্গা এই সেই দরকার নেই। তবে হ্যাঁ, উচিত মানে উত্তম, উত্তম হলো কি যে পর্দার সাথে আপনারা মিলন করবেন। বিশেষ করে অনেকেই দেখবেন যে একটাই রুম, সেখানে ছেলেপিলে আছে, ছেলেপিলের মাঝে এসব করবেন না, কারণ মা বাপের এইসব দেখে ছেলেপিলেরা, ছোট ছোট বাচ্চারা বাইরে গিয়ে, হ্যাঁ দেখেছেন, হ্যাঁ এইভাবে নকল করে, কারণ ছোট ছোট বাচ্চারা নকল করতে খুব অভ্যেসী। তো যাই হোক, উত্তম হলো যে আপনি ঢাকার মাধ্যমেই করবেন, কিন্তু যদি কেউ না দেখার থাকে তাহলে পরে যদি আপনি পরিষ্কার পরিপূর্ণ উলঙ্গ হয়ে করেন তাহলে সেটা জায়েজ। এটা কি বললাম? জায়েজ। আর সেই ক্ষেত্রে আল্লাহকে লজ্জা করার ব্যাপারটা কি হবে? আল্লাহ তাআলাকে লজ্জা করার ব্যাপারটা জেনে রাখবেন যে আলা ইন্নাহুম ইসনুনা সুদুরাহুম লি ইস্তাখফু মিনহু আলা হিনা ইস্তাগসুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর। আল্লাহ তো দেখা দূরের কথা, মনের ভিতরে কি হচ্ছে তাও তিনি জানেন, তো তাকে লজ্জা করে কতটা পারা যাবে? এইসব ক্ষেত্রে যখন জায়েজ জেনে রাখো, তারা নিজের নিজের বুক কুঞ্চিত করে, না অত এগুলো হচ্ছে বাড়াবাড়ি, সেই ক্ষেত্রে যখন যে ক্ষেত্রে আপনার জন্য জায়েজ করা হয়েছে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা দেখছেন বলে আপনি বুকটা ঘুরিয়ে রাখবেন কি, আর যেদিকেই ঘুরাবেন আল্লাহ তো সব জায়গায় দেখ, তাই না, সব দিকেই দেখতে পাবেন। তখন এভাবে বুক কুঞ্চিত করা বা কুজো করে নেওয়া তাদের বাড়াবাড়ি, যাতে তার দৃষ্টি হতে লুকাতে পারে। জেনে রাখো, যারা তারা যখন নিজেদের কাপড় দেহে জড়ায়, তিনি তখনও সব জানেন, দেহের কাপড়ের ভিতরেও তিনি সব জানেন, তারা যা গোপন করে তাও জানেন, যা কিছু প্রকাশ করে তাও জানেন, তিনি তো মনের ভিতরের কথাও জানেন। সূরা হুদ 5 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। উক্ত আয়াতটি সেই সকল মুসলিমদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে যারা লজ্জার খাতিরে পেশাব পায়খানার সময় এবং স্ত্রী সহবাসের সময় উলঙ্গ হওয়াকে অপছন্দ করত, এই ভেবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, ফলে তারা এই সময় লজ্জাস্থান আবৃত করার নিমিত্তে নিজেদের বক্ষদেশকে ঘুরিয়ে দিত। আল্লাহ তাআলা বললেন, রাতের অন্ধকারে যখন তারা বিছানাতে নিজেদেরকে কাপড় দ্বারা আচ্ছাদিত করে তখনও তিনি তাদেরকে দেখেন এবং তাদের চুপি চুপি ও প্রকাশ্যে আলাপনকেও তিনি জানেন। উদ্দেশ্য হল লজ্জা সরম আপন জায়গায় ঠিকই আছে, কিন্তু তাতে এত বাড়াবাড়ি করা ঠিক নয়, কারণ যে সত্তার কারণে তারা এরূপ করে তার নিকট তা গুপ্ত নয়, তো তবে এরকম কষ্ট করে লাভ কিছুই নেই। তাহলে বোঝা গেল কি, যে এইসব ক্ষেত্রে বিশেষ করে গোসলের ক্ষেত্রে, মিলনের ক্ষেত্রে যদি পারেন তো আপনি পর্দা করেন, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে বাড়াবাড়ি করার দরকার নাই, জায়েজ আছে, যদি আপনি চান তাহলে করতে পারেন। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে জরুরি বলে কিছু নয়, আল্লাহ তাআলা আমাদেরকে এ ব্যাপারে কি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সেই অনুমতি গ্রহণ করা আমাদের জন্য জায়েজ। আশা করি লজ্জাশীলতা সম্পর্কে অনেক কথাই শুনতে পেলেন, বুঝতে পেলেন। বাকি নির্লজ্জতা বেহায়ামির যে ছড়াছড়ি আমরা জানেন, বিশেষ করে যুবক যুবতীরা কিভাবে নির্লজ্জভাবে, হ্যাঁ আপনারা যান সমুদ্র সৈকতে যান, সেখানে কলেজগুলোতে যান গাছের নিচে ছায়ার নিচে, আবার আজকে তো ফেসবুকে দেখলাম তারা বসে আছে, হ্যাঁ কপত কপতি বসে আছে ছাতা আড়াল করে। আমাদের পাড়াগ্রামে দেখেছি, পাড়াগ্রামে যাদের বাথরুম সাধারণত থাকে না, তো তারা ওই মাঠে পায়খানা করে, তো মাঠে পায়খানা করলে চারিদিকে লোক থাকে, চাষিরা চাষ করছে, তখন ছাতা নিয়ে যায়, ছাতা দিয়ে আড়াল করে পায়খানা করে, এই ছাতা দিয়ে আড়াল করে প্রেম করছে এরা দেখছি। এইখানে একজন বসে আছে, ওখানে একজন বসে আছে, ওখানে বসে আছে, ছাতা আড়াল করে বসে আছে, আর কোন জায়গাতে ছাতা কিছুই থাকে না, এখানে একজোড়া, ওখানে একজোড়া, ওখানে একজোড়া, সব নিজে নিজে বসে আছে সমুদ্রের ধারে পার্কে। এইগুলোর মধ্যে লজ্জা আছে না নেই? হম হম, নির্লজ্জের দল। যারা দেখবেন বাথরুমের ভিতরে কিংবা কোন দেওয়ালে কিংবা কোন পার্কে কিংবা কোন সিমেন্টের দেওয়ালে অশ্লীল কথা লিখে, কত নোংরা নোংরা কথা লিখে, মহিলাদের বিভিন্ন রূপ চর্চা ইত্যাদি নিয়ে লিখে আর নোংরা নোংরা কথা লিখে, এরা কি লজ্জা? এদের মধ্যে লজ্জা আছে? লজ্জা বেহায়া। যারা গাড়ি নিয়ে গাড়িতে টেপ বাজিয়ে বাজিয়ে লোকদেরকে গান শোনায়, জোরে সোরে গান শোনায়, তাদের লজ্জা আছে? লজ্জা নেই। যারা বিড়ি সিগারেট প্রকাশ্যে খায়, অবশ্য মানে সমাজে প্রচলিত হয়ে গেছে এটা মাকরু, ওই যেমন উলঙ্গ হওয়া মাকরু, তেমনি বিড়ি সিগারেট খাওয়া মাকরু না, মাকরু না, এটা কি হারাম, কিন্তু তারা প্রকাশ্যে খায়, প্রকাশ্যে খায়, আবার আপনি যদি কিছু মনে করেন তখন ঘুরে আপনার মুখেই ধোঁয়াটা ছাড়বে, হ্যাঁ বুকের পাটা এমন যে আপনি যদি, আপনার অবস্থা বলছে যে আপনি পছন্দ করছেন না, নাকে কখন এসেছেন ইত্যাদি, তখন সে আবার আমেজ করে টেনে নিয়ে ফুস করে আপনার মুখেই ছাড়বে, নিয়ে আপনাকে আরো রাগ ধরাবে, তাই না? এরা হচ্ছে নির্লজ্জ বেহায়া, এরা হচ্ছে বেহায়া। অনেক পুরুষ আছে ইবটিজিং করে, ইবটিজিং করার সময়ে মহিলাকে উত্তক্ত করে, পার হয়ে যাচ্ছে, সে ভালো মেয়ে পার হয়ে যাচ্ছে, আর খাম খায় তাকে টিস মারছে, কুমন্তব্য করছে, রিমার্ক করছে, একে বলে ইবটিজিং করা, তাই না? বিভিন্ন রকম খারাপ মন্তব্য করছে, আকারে ইঙ্গিতে তাকে লজ্জা দিচ্ছে, এ হচ্ছে বেহায়া নির্লজ্জ, এদের কোন লজ্জা নেই। তবে এগুলো হচ্ছে খারাপ দিক, আর যেগুলো ভালো দিক সেগুলো বললাম, ইমানের অংশ। বিশেষ করে আপনার, আপনি একজনের কাছে 5,000 টাকা পাবেন, আপনি আপনার টাকাটা তার কাছে চাইতে লজ্জা করছেন, এ লজ্জাটা কি? আপনার হক আপনি চাচ্ছেন না, এই লজ্জা, এই লজ্জা ছিল, তাও ভালো। এক সাহাবি তার ভাইকে বলছে, হ্যাঁ তুই তো হক চাস না, এই ইত্যাদি লজ্জা করে চাইতে পারছি না আমার কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে তুমি লজ্জার ব্যাপারে বলো না, কারণ লজ্জা কুল্লু খায়ের, সমস্তটাই হচ্ছে ভালো, লজ্জা মঙ্গল ছাড়া কিছু আনে না, ঠিক আছে, কিন্তু আপনি টাকাটা নিয়েছেন 5,000 আর আমাকে দেখছেন, আমাকে একবারও বলেন না হুজুর, 4-5 বছর পার হয়ে যাচ্ছে, একবারও বললেন না হুজুর আপনার টাকাটা দিতে পারছি না, একটু সবুর করুন, যেন আপনার সঙ্গে আমার এমন ব্যবহার যে যেন নেনই নেই আমার কাছ থেকে, তো আপনার লজ্জা ছিল ওটা কোথায়? এই লজ্জা না করা হচ্ছে বেহায়া। অনেক আছে ছেঁচড় বলে বাংলাতে, ছেঁচড় কাকে বলে, চাইবেন, হ্যাঁ আচ্ছা আগামী শনিবার, আগামী শনিবার ইনশাল্লাহ, আগামী শনিবার ইনশাল্লাহ, শেষকালে ইনশাল্লাহ মানে জিজ্ঞেস করলে কি বলবে, দেব না রে শালা। এর লজ্জা, এ এক লজ্জা, যার লজ্জা নেই যে আমি ওর কাছে খেয়ে রেখেছি, ধরে রেখেছি, অথচ লজ্জা নেই। দেখবেন অনেক মানুষ উপকার নেয় অপরের কাছ থেকে, উপকারের বদলা উপকারের দান যদি আপনি দিতে না পারেন তো তাকে কমসে কম কি করতে হয়, শুকরিয়া জানাতে হয়। কিন্তু না, দেখবেন তার সে চক্ষু লজ্জাই নেই। আবার চক্ষু লজ্জা বলে একটা কথা আছে, যেটা অন্ধদের থাকে না, কেন তাতে চোখই নেই তো লজ্জা কেন থাকবে, সেই লজ্জা থাকবে না। চক্ষু লজ্জা বলতে নেই যে হ্যাঁ এই লোকটা উপকারী, আমার প্রতি উপকার করেছে অথবা আমি তা কেন করব। এই লজ্জাশীলতা যে মানুষকে যেভাবে লজ্জা করতে হয়, টাকা পয়সার লেনদেনের ব্যাপারে লজ্জা বলে একটা সৌজন্য বোধ বলে একটা জিনিস আছে, আপনি দিতে পারছেন না তো আপনি বলবেন যে হুজুর হ্যাঁ, কিন্তু আপনি যেন মনেই নেই, কিংবা আপনি আমার কাছ থেকে কোন টাকা নেনই নেই, মানে কটা টাকার জন্য আমার ঘর খাল করে দিলে, ঘর খাল করে দিলে মানে কটা টাকার জন্য আমার ঘর খাল করে দিলে, তার মানে কি বারবার বারবার আমার ঘরকে এসে আমার মাটি ঘরের মাটি খাল করে দিলে, খাওয়াই করে দিলে, আল্লাহ আকবার। হ্যাঁ যাও যাও তোমার ধারি না, তোমার যাও কোটা কেস করো গা যাও, বলে না বলে না, নির্লজ্জ বেহায়া যারা খেয়ে খায় কিন্তু হ্যাঁ লজ্জা সে কি করে, লজ্জা করে না, মোটেই লজ্জা করে না। এইভাবে মানুষ নির্লজ্জ হয় বেহায়া হয় এরকম হওয়া উচিত না, বরং মানুষকেও লজ্জা করতে হয় এবং সব থেকে বেশি করতে হয় কাকে, মহান আল্লাহকে, যে তাকে সবচেয়ে বেশি লজ্জা করবেন, যেহেতু তিনি লজ্জার বেশি হকদার, আল্লাহ তালাও লজ্জাশীল, তিনিও গোপনীয়তাকে পছন্দ করেন, অতএব তাকেই বেশি লজ্জা করা উচিত। আর তাকে যদি আমরা সত্যপক্ষে লজ্জা করি তাহলে মানুষকে এমনি লজ্জা হবে। অনেক কথা আছে যে আল্লাহকে হয়তো মানুষ লজ্জা করে না, কিন্তু মানুষকে সামাজিক খাতিরে লজ্জা করতে হয়, সেটাও না তাদের থাকে না, তাদের সে লজ্জা থাকে না। ওই যে বিশেষ করে যে মহিলা বেপর্দা, বেপর্দা মহিলা কি লজ্জাশীলা? না না না, বেপর্দা মানেই হচ্ছে তার লজ্জা নেই, লজ্জা নেই বলেই সে বেপর্দা হয়ে সবাইকে দেখাতে পারছে। আর যখনই সমাজের লোককে সে এইভাবে দেখিয়ে বেড়াচ্ছে, নিজেকে প্রদর্শন করিয়ে বেড়াচ্ছে, তার মানেই হচ্ছে তার মধ্যে লজ্জা, সে লজ্জা নেই। আর লজ্জা না থাকলে মহিলার কোনো সৌন্দর্য থাকে না। অবশ্য কোনো কোনো মহিলার সৌন্দর্য দরকার নেই, তারা বলে হ্যাঁ আমার তোমার সাথে আমার কি সম্পর্ক আছে, আমি কারো বাপের বউ নাকি লজ্জা করতে হবে, বাপের বউ হলে লজ্জা করতাম, তার মানে সে শ্বশুর বাড়িতে লজ্জা করবে, আপনাকে লজ্জা করবে কেন। হ্যাঁ এইভাবে অনেক রকম।